আর নীল চোখ থেকে ফেরানো যাবে না আর চোখ তার নীল চোখ থেকে আকাশের সাথে ওর কোনো মিল নেই তবুর নীল চোখে কতবার গধূলির রঙিন নেশার ঘরে ঢলে যায় দিন হয়তো ওখানে কতবার রাত নেমে আসে তারায় তারায় ফেরানো যাবে না আর চোখ তার নীল চোখ থেকে এই তো সেদিন তার আঙিনার মাঝ পথ দিয়ে হাতের আড়ালে ঢেকে পায়ে পায়ে চলেছিল নিয়ে সে প্রদীপ আধারের মাঝে তার মুখখানি আলো যেন সাগরের মাঝে কোনো সাগরের মুখোমুখি দাঁড়িয়েছি আমি যেন কত ঢেউ আরো ঢেউর পরে তে ঢেউ ফিরে যায় তীরের সীমায় এসে ভেঙে একাকার হয়ে ফিরে যায় আমার মনের কথা জানা গেছে বুঝি ফেরানো যাবে না আর চোখ তার নীল চোখ থেকে ফেরানো যাবে না আর চোখ তার নীল চোখ থেকে।